আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাবুল্লাহ আলম যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা তাফসীর করব সূরা কাফের আয়াত নম্বর 16 থেকে। মহান আল্লাহ এই আয়াতে ইরশাদ করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে, যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর মানুষের মনে যা কিছুর উদ্রেক হয়ে থাকে তারও আমি খবর রাখি, বরং তার সবচেয়ে নিকটবর্তী আমি জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, এছাড়াও অন্যান্য দিক থেকে হইতে পারে। এই জন্য বলছি যে তার সত্তাগত দিক থেকে আল্লাহ ফাক রব্বুল আলমিন তার কোরআনে কেরিমের বহু আয়াতে বলেছেন তিনি সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন আর তিনি আকাশের ওপরে রয়েছেন, তিনি আরশে আজিমে রয়েছেন। সুতরাং সবগুলি আয়াতের সমন্বয়ের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে এই বিশ্বাস রাখে, আর এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা নিয়েছেন যে ইনাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বালিকাকে বা এক দাসীকে জিজ্ঞেস করছেন সহিহ মুসলিমের হাদিস আল্লাহ কোথায়, পরীক্ষা করার জন্য যে এই বালিকা বা দাসী মুসলিম কিনা, আল্লাহ পরকালে ইমান রাখে কিনা, আইন আল্লাহ আল্লাহ কোথায়। তাহলে এই প্রশ্ন করা শরীয়ত সম্মত। ওই মেয়েটি জয় বলেছিল কালা ফিসা মায়ে, আকাশে আল্লাহ পাক, মানে আকাশের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল ধরেননি, যা ঠিক, জবাব ঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন রাসুল সম্পর্কে, মান আন আমিকে, কারণ দুটো সাক্ষ্য প্রদান করতে হয়, একটা হচ্ছে আল্লাহর একত্বের, তার জন্য আল্লাহ কোথায় জেনে নেওয়া যথেষ্ট, মেনে নেওয়া যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে আল্লাহ কোথায় যখন জানে তাহলে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, শিরিক করে না, শিরকি আকীদা রাখে না। আর রেসালাতে বিশ্বাস করা ফরজ, মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদা দিতে হবে যে মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। জিজ্ঞেস করলেন আমি কে, বলে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাকের রাসূল। তখন তার মনিবকে বললেন আতিকা ফাইন্নাহ মুমিনা, একে স্বাধীন করে দাও, এই ইমানদার মেয়ে। এটাই হচ্ছে সহি আকীদা কোরআনে বা হাদিসে। এছাড়া যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতে বিরাজমান, এটা হচ্ছে স্পষ্ট গুমরাহী। পাক নাপাক জায়গায় বিরাজমান, মানুষের মধ্যে বিরাজমান, প্রতিমা পুতুলেও বিরাজমান, তাহলে তো যারা প্রতিমা পুতুল পূজা করে তারা মন্দ কারণে, তারা কবর পূজা করে সেখানেও আল্লাহ রয়েছে, তাদের সব কিছুতে গাছপালা তো আল্লাহ রয়েছে, সাগর নদ নদী তো আল্লাহ রয়েছে, সুতরাং যে কিছুরই পূজা হচ্ছে আল্লাহরই তো ইবাদত হচ্ছে। তাহলে এটা কুফুরি কথা, এটা বিজাতির কথা, ইসলামের কথা নয়। অনেক মূর্খরা বলে আল্লাহ মমিনের কলবে কলবে, তাহলে যত মমিন তত আল্লাহ, তাহলে ইয়া বড় শির্ক। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালা কাদ খালাকনা নিসা, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আর তার প্রবৃত্তি তাকে যা কুমন্ত্রণা দিয়ে থাকে তাও আমি জানি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমি আল্লাহ তার অধিক নিকটবর্তী, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার শিরা হতেও, তার গলার শেরার চাইতেও বেশি নিকটবর্তী আমি। অর্থাৎ কাঁধের পাশে কেউ যদি বসে শুনি, বসে থাকি, যতটা শুনতে জানতে না পারবে তার চাইতে বেশি আমি তার খবর রাখি, তার মনের কথা মুখে ফুটেও বলে না, জিহ্বাও নড়াই না, শুধু মনে কল্পনা জল্পনা হয়, মনে খেয়াল আসে, মন্দ খেয়াল অথবা ভালো খেয়াল প্রত্যেক মানুষের মনে আসে, কখনো ভালো খেয়াল আসছে আর কখনো মন্দ কথা মনে ভাসছে, সে সম্পর্কে আল্লাহাক জানেন। ওয়ান্না আলম মা তুয়াসবেসু বিহি নাফসুহু, মনের মধ্যে যার উদ্রেক হচ্ছে তাও আল্লাহাক জানছেন। আল্লাহাক ইরশাদ করছেন তারপর ইজিয়াতাল্লাক্কাল মুতালাক্কিয়ান, এই তো আল্লাহাক জানেন, আল্লাহ জানার ভিত্তিতে যদি সিদ্ধান্ত করতেন যে তুমি জান্নাত পাওয়ার যোগ্য, তুমি জাহান্নাম পাওয়ার যোগ্য, তুমি জান্নাত পাওয়ার হক রাখো না, তাই যথেষ্ট ছিল, কারণ আল্লাহ সব খবর রাখেন। কিন্তু তারপরে আল্লাহাক রব্বুল আলমিন মানব জাতির উপর স্পষ্ট প্রমাণ হজ্জত কায়েম করার জন্য যে দেখো তোমাদের রিপোর্টও বলছে এই কথা। মুতালাকিয়ান, তালাক্কা মানে হচ্ছে কোনো কিছু হাসিল করা, অর্জন করা, নেয়া। এখানে নিয়ে গ্রহণ করে তা লিখার কথা উদ্দেশ্য করা হয়েছে। ইজ ইয়াতালাক্কাল মুতালাকিয়ান, যখন দুই লেখক ফেরেশতা মানুষের কর্মগুলিকে গ্রহণ করে নিয়ে তা লিখে থাকে। তারা আনিল ইয়ামিনে ওয়া আনিস শামালে কাঈদ, ডানে এবং বামে বসে থাকে। প্রত্যেক মানুষের ডানে এবং বামে বসে রয়েছেন দুই ফেরেশতা। আল্লাহ পাক দুই ফেরেশতার কথা বলেছেন। তাফসিরকারা বলেছে যে ডান দিকের ফেরেশতা নেক আমল, ভালো কাজগুলি, ভালো কথা লিখে, আর বাম দিকের ফেরেশতা মন্দ বা গুনাহ লিখে। আল্লাহু আলাম। মা ইয়ালফাযু মিন কাওলিন, মানুষ যে কোনো কথা বলুক না কেন, যে কোনো কথা বলুক না কেন, কথা, যে কোনো কথা যদি রেকর্ড হয় তাহলে যে কোনো কর্ম রেকর্ড হয়, যে কোনো পাপ রেকর্ড হয়। যেমন গুনাহ রেকর্ড হয়, তেমন যে কোনো ভালো কথা, আপনি সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, একটা ভালো কথা বললেন, কাউকে সালাম বললেন, সেটাও রেকর্ড হল। ভালো মন্দ সব কিছুই রেকর্ড হয়। মা ইয়ালফাযু মিন কাওলিন, যে কোনো কথা উচ্চারণ করে মানুষ, ভালো বা মন্দ, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার পাশে প্রহরী রয়েছে প্রস্তুত, তৎপর প্রহরী প্রস্তুত হয়ে রয়েছে। রাকিব মানে হচ্ছে প্রহরী, আর আতীদ মানে প্রস্তুত, রেডি হয়ে রয়েছে লিখার জন্য, নোট করার জন্য। ওয়াজাআত সাকারাতুল মউত, এই তো হয়ে গেল, রেকর্ড হয়ে গেল। রেকর্ড হওয়ার পরে যদি ফাইল চাপা পড়ে থেকে যায়, দুনিয়াতে হয়, যেমন পয়সা দিয়ে ঘুষ দিয়ে ফাইলকে টেবিল থেকে আউট করে দেওয়া হয় আদালতের, অথবা চেপে রেখেই দেওয়া হইলো, 20 বছর 30 বছর করে ফয়সালাই হলো না, কোনো সিদ্ধান্ত হলো না, ঝুলছে, হাজিরা দিচ্ছে, অপরাধীর কিছুই হচ্ছে না, এইরকমটা আল্লাহ পাকের কাছে হবে না। নিশ্চিত সৎ লোক তার সততার বদলা পাবে, আর অসৎ তার শাস্তি পাবে। আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মউত, এর জন্য আল্লাহ পাক মৃত্যু লিখে দিয়েছেন। মউতের দ্বারে যেতে হবে, ওখান দিয়ে গিয়ে হিসাব দেওয়ার জন্য প্রবেশ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা প্রকৃতই আসবে, অবশ্য আসবে। যা অতীতের বাক্য আল্লাহ উল্লেখ করেছেন, যেমন অতীতের ঘটনা নিশ্চিত, ওতে কোনো সন্দেহ নেই, যদি ঘটে থাকে ঠিক তেমনই, যদিও মৃত্যু আর মৃত্যুর যন্ত্রণা আগামীত হবে আপনার আমার, তারপরে ওইটা অতীতের মতোই নিশ্চিত কথা। যালেকা মা কুনতা মিনহু তাহিদ, এবং বলা হবে ওই ব্যক্তিকে ওই মৃত্যুর মুহূর্তে, বিশেষ করে পাপিষ্ট গুনাহগার যারা, অপরাধী, তাদের আত্মাকে বলা হবে যালেকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি পালাবার চেষ্টা করছিলে, কোথায় পালাবে, তোমার ভ্রুক্ষেপ ছিল না এই মত বলে যে মতর পরে কোথায় যেতে হবে, এখন তো অবলোকন করেছ, এখন তো দেখতে পাচ্ছ, প্রত্যক্ষ করছো যে কোথায় যাচ্ছ তুমি, কি হচ্ছে। হে খবিস আত্মা, আইয়াতুন নাফসুল খবিসা, উখরুজি ইলা গাযাবিল্লাহ ওয়া সাখাতিহি, আল্লাহ পাকের ক্রোধ এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির উদ্দেশ্যে চলো। আর পাক পবিত্র আত্মাকে, ভালো মানুষকে বলা হয় ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবাহ, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রিদওয়ানিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে চলো। ওয়া নুফিখা ফিস-সূর, এই মত হয়ে গেল, তারপরে এই বরজাখী জীবন, যতদিন কিয়ামতের আগে থাকলো থাকলো, তারপরে এখন উঠানো হবে পুরোপুরি হিসাবের জন্য, সংক্ষিপ্ত হিসাব। আর শাস্তি যা হওয়ার, কবরের জীবনে হয়ে গেছে, সিজ্জিনে হয়ে গেছে, রুহের জগতে হয়েছে, এখন সিংগায় ফুঁক দেওয়া হবে, আর পুনরুত্থান হবে, আর সব কিছুর বিস্তারিত ফয়সালা হবে। অনফিখা ফিস-সূর, আর সিংগায় ফুঁক দেওয়া হবে, সিংগায় দুটো না তিনটে ফুঁক দেওয়া হবে, সম্পর্কে তাফসিরকারদের ইখতিলাফ রয়েছে, তিনটেও হইতে পারে, আবার দুটো হইতে পারে। যারা তিনটে বলেছেন তারা কোরআনে কারিমে তিন জায়গাতে তিনটি ফুৎকারের কথা বলা হয়েছে, সিংগায় তিনটিকে আলাদা আলাদা নিয়েছেন, আর যারা বলছে দুটি, তারা সূরা জুমারে শুধু দুটির কথা এক জায়গায় বলা হয়েছে, সেই দুটিকেই বলেছেন আসলে দুটিকে বোঝানো হয়েছে। অনফেখা ফিস-সূর, সিংগায় ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলী ইসলাম ফুঁক দেবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিসে রয়েছে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সেটাই হবে সতর্ক করার দিবস, শাস্তির দিবস। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, পৃথিবীতে সতর্ক সাবধান করা হয়েছিল সেই দিন সম্পর্কে, যে সাবধান, পৃথিবীতে হয়তো ধরা খাবে না, কেউ ধরার থাকবে না, কেউ হিসাব নেওয়ার থাকবে না, কারো সামনে জবাবদেহি করতে হবে না বেপরোয়া চলাফেরা করলে। কিন্তু এই শাস্তির দিন রয়েছে, তোমাদের সতর্ক করা হয়েছিল। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাঈকুন ওয়া শাহীদ, আর প্রত্যেক ব্যক্তি এই বিচার দিবসে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, মাআহা সাঈকুন, ওই প্রত্যেকের সাথে একজন এমন ফেরেশতা থাকবে যে তাকে হাঁকিয়ে নিয়ে আসবে, তাড়িয়ে পিছন দিক থেকে নিয়ে আসবে। ও শহীদ, আর একজন সাক্ষ্যদাতা হিসাবে আসবে। প্রত্যেক মানুষের সাথে দুই দুই ফেরেস্তা, তাহলে কত অসংখ্য ফেরেস্তা আল্লাহ পাক সৃষ্টি করে গেছেন, মালায়েকা সৃষ্টি করে গেছেন। অমায় আলম জুনুদা রব্বিকা ইল্লা হু, আল্লাহ পাক এই জন্য কোরআন কারিমের একটি আয়াতে বলেছে আল্লাহ পাকের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানে যে কত তার সংখ্যা রয়েছে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, আর সেই দিন অপরাধীদেরকে বলা হবে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল না, আখিরাতের জন্য কর্ম করেনি, দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছে, পেটের পূজা করেছে কিন্তু মসজিদের দিকে যায়নি, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করেনি, বেনামাজি মুসলিম। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, নিঃসন্দেহে তুমি এই দিন থেকে গাফিলতিতে ছিলে, উদাসীন হয়েছিলে। ফাকাশাফনা আনকা গিতা আকা, আজকে তোমার থেকে তোমার পর্দা সরিয়ে দিয়েছি, পর্দা সরিয়ে দিয়েছি, আজকে প্রত্যক্ষ করে নিয়েছে, চোখে দেখতে পাচ্ছ, এতদিন গায়বের পর্দা ছিল আর বলা হয়েছিল চোখের আড়াল থেকে বিশ্বাস করার জন্য, ইউমেনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে চাওনি আর ভ্রুক্ষেপও করনি গতানুগতিক মুসলিম। ফাকাশাফ নানকা গেতা আকা, তোমার চোখের পর্দা আজকে আমি সরিয়ে দিয়েছি। ফাবাসারু কালিয়া মাহাদিদ, সুতরাং তোমার দৃষ্টিশক্তি আজকে বড়ই তীক্ষ্ণ হয়েছে, আজকে সবকিছু দেখতে পাচ্ছ না, আজকে দেখতে কোনো অসুবিধা নেই। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা কাফের, সূরা কাফের আয়াত নম্বর 23 আল্লাহ পাক ইরশাদ করছেন, وقال قرينه هذا ما لدي عتيد القيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد الله পাক ارشاد করছেন وقال قرينه এই মানুষ যেই মানুষ বিচার দিবসে উপস্থিত হচ্ছে সিংহাই ফুঁক দেওয়ার পরে, আর প্রত্যেক মানুষ কিয়ামতে হাজির হবে, অপরাধী হোক অথবা সৎকর্মশীল হোক, সকলে হাজির হবে, তাদের একজন করে সঙ্গী থাকবে, এক সঙ্গী থাকবে ফেরেশতা। এই ফেরেশতা সঙ্গীর কথা এখানে করিন বলা হয়েছে, এই আয়াতে আয়াত নম্বর 23 যে করিন বলা হয়েছে, করিন মানে ঘনিষ্ঠ সঙ্গী, এই ঘনিষ্ঠ সঙ্গী ফেরেশতা, যার কাছে এই ব্যক্তির পুরো রিপোর্ট থাকবে, ভালো মন্দ রিপোর্ট, আমলনামা, কর্মলিপি থাকবে। ওয়াকালা করিনহু, আর তার এই ফেরেশতা ঘনিষ্ঠ সঙ্গী বলবে হাজা মা লাদাইয়া আতিদ, এই হচ্ছে তার আমল বা ফলাফল যা আমার কাছে প্রস্তুত হয়ে রয়েছে, আতীত যা আমার কাছে প্রস্তুত করা রয়েছে, হিসাব নিকাশ প্রস্তুত করা আছে, তার লাস্ট ফলাফল কি। আল কিয়াফি জাহান্নাম, আল্লাহ বলে আল কিয়াফি জাহান্নাম, তোমরা দুইজনে, এই দুইজন ফেরেস্তার কথা বলা হইল আগের আয়াতে, এক ফেরেস্তা হাঁকিয়ে নিয়ে আসবে আর আরেক ফেরেস্তা সাক্ষী হয়ে আসবে, এই দুইজনকে সম্বোধন করে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হবে আল কেয়া, তোমরা উভয়ে এই লোককে, এই অপরাধীকে জাহান্নামে নিক্ষেপ করো। কোন অপরাধী? আল কেয়া ফি জাহান্নাম, জাহান্নামে তোমরা নিক্ষেপ করো। কুল্লা কাফারিন আনিদ, প্রত্যেক অস্বীকারীকে, প্রত্যেক কাফেরকে, যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে অথবা আল্লাহর একত্বকে অস্বীকার করেছে অথবা আল্লাহ পাক যেসবের প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন, বিশ্বাস করতে বলেছেন, সেসবের কোনো কিছু অস্বীকার করেছে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিবের কোনো কিছুকে অস্বীকার করেছে, আল্লাহ পাক যা হারাম করেছেন সেসব হারামের কোনো কিছু হারাম হওয়াকে অস্বীকার করেছে, সবাই কাফের। যারা অস্বীকার করে আল্লাহ পাকের স্পষ্ট বিধানের কোনো একটি বিধান, সে হচ্ছে কাফের। প্রত্যেক কাফের অস্বীকারীকে আংশিক অস্বীকার করুক আর পুরোপুরি অস্বীকার করুক। আল্লাহ পাক এখানে 6টি মন্দ গুণ জাহান্নামীদের উল্লেখ করেছেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে জাহান্নামে নিক্ষেপ করার জন্য এই দুই ফেরেশতাকে বলা হবে, কাকে? প্রত্যেক কাফেরকে। আনিদ, আর যেই ব্যক্তি ছিল বড় অবাধ্য, আল্লাহ পাকের অবাধ্য, কখনো মানতে রাজি হয়নি আল্লাহ পাকের কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মান্নাইন লিল খাইর, আর তৃতীয় তার খারাপ গুণ ছিল যে সে ছিল কল্যাণে বাধা দানকারী, চরম বাধা দানকারী ছিল, কখনো ভালো কাজ হইতে দিত না, যেখানে ভালো কাজ ভালো কাজে গিয়ে ও বাধা সৃষ্টি করবে, যে কোনো ভালো কাজ হোক না কেন, মসজিদ তৈরি করা, ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করা, ইসলামিক লাইব্রেরি তৈরি করা, ইসলাম প্রচার করা, কেউ ইসলামের দিকে আসছে তাতে বাধা সৃষ্টি করা, কেউ শিরক বিদাত ছেড়ে তৌহিদের দিকে আসছে তাতে বাধা সৃষ্টি করা, যারা ভালো কাজের দিকে আসবে, যে কোনো ভালো কাজ যেখানে যেই রকম ভাবে হোক না কেন তাতে বাধা সৃষ্টি করবে, সমাজে একটা ভালো কিছু হইতে যাচ্ছে না, ভালো হইতে দিতে চাই না, মন্দ চাই, মান্নাইন লিল খাইর, কল্যাণের কাজে চরমভাবে বাধা সৃষ্টিকারী ছিল জাহান্নামীদের, এগুলি গুণ জাহান্নামী ওরা যারা ভালো কাজে বাধা সৃষ্টি করেছে পৃথিবীতে, মুতাদিন যারা সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়ি করেছে, ক্ষমতা ছিল, ধন সম্পদ ছিল, প্রভাব ছিল, তার দাপট চালিয়েছে, মরিব এবং সন্দিহান ছিল, সন্দেহে লিপ্ত ছিল, আল্লাহ সম্পর্কে সন্দেহ, আখেরাত সম্পর্কে সন্দেহ, আল্লাহ পাকের দিন সম্পর্কে সন্দেহ, নামাজ প্রথম যে আল্লাহ পাক হিসাব নেবেন পাঁচ অক্ত নামাজের কিয়ামতের দিনে এই সম্পর্কে সন্দেহ, সেই জন্য নামাজ পড়েনি, কেন নামাজ পড়েনি, যদি তার নিশ্চিত বিশ্বাস থাকতো যে আমাকে তো প্রথম গিয়ে নামাজেরই জবাব দিতে হবে, তাহলে আবার নামাজের কথা বলা লাগে, কোনো বলার প্রয়োজন করেন না, বরং আপনি অন্যকে বলবেন যাতে করে ওদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করতে পারেন। ছয় নম্বর গুণ আল্লাহ বলছেন যেটা সবচেয়ে বড় অপরাধ, সেটা হচ্ছে আল্লাযী জাআলা মা আল্লাহ ইলাহান আখার, এই অপরাধী আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করেছিল, ফালকিয়াহু ফিল আযাবিস শাদীদ, সুতরাং হে ফেরেশতা, এই দুই ফেরেশতাকে সম্বোধন করে বলা হচ্ছে, উভয় ফেরেশতা তোমরা ফালকিয়াহু, একে নিক্ষেপ করো, ফিল আযাবিস শাদীদ, কঠোর শাস্তিতে, আল্লাহ পাক বলছেন কালা করিনহু, তার ঘনিষ্ঠ সঙ্গী ওই শয়তান বলবে রব্বানা মা আতকাইতু, কারণ তার আগে তার বিরুদ্ধে এই ভক্ত যাকে শয়তানে, জিন শয়তানে অথবা মানুষ শয়তানে গুমরা করেছে, পথভ্রষ্টকারীরা গুমরা করেছে, যারা বাতিলের নেতৃত্ব দিয়েছে, শিরক বিদাতের দিকে আহ্বান করেছে, তারা গুমরা করেছে, ওরা জ্বলছে অথবা ওদের ওপর আল্লাহ পাকের আযাব এসছে, তখন গিয়ে তাকে তিরস্কার করবে যে তোমার কারণেই তো আমি পথভ্রষ্ট হয়েছি, তোমার কারণেই তো আমি আজকে জাহান্নামে এসেছি, তুমি যদি আমাকে গুমরা না করতে তো আমি রাস্তা হারাইতাম না, তোমাকে বেশি শাস্তি হওয়া উচিত, আমার তো কোনো দোষ নাই। তখন এই ঘনিষ্ঠ সঙ্গী যে শয়তান ছিল সে বলবে রব্বানা মা আতগাইতু, হে আল্লাহ আমার বিরুদ্ধে কেস করছে আপনার সামনে, আমি একে জবরদস্তি গুমরা করিনি, মা আতগাইতু, একে আমি সীমা লঙ্ঘনকারী বানিয়ে দিইনি, আমি শুধু কুমন্ত্রণা দিয়েছিলাম, জবরদস্তি তো করিনি, ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ, এ যে বলছে যে আমি পথভ্রষ্ট, সেই সুদূর গুমরাহিতে নিমজ্জিত ছিল, নিজেই পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ পাকের সামনে এই যে তর্ক বিতর্ক হচ্ছে, তখন আল্লাহ বলবেন কাল আল্লাহ তাখতাসিমুল আদাইয়া, আমার সামনে তোমরা এইরকম বাদানুবাদ করিও না, এসব তর্ক করে কোনো ফায়দা নেই, যে পথভ্রষ্ট করে সেও জ্বলবে, আর যে পথভ্রষ্ট হয়েছে জানার সুযোগ সুবিধা ছিল, জানার চেষ্টা করেনি, অন্ধ অনুসরণ করেছে, তাকলিদ করেছে, চোখকে বন্ধ করে নিয়েছে, অন্তর্দৃষ্টিকে বন্ধ করে নিয়েছে, যে যেটা আমরা করছি সেটাই ঠিক, আরো কোথাও যে সত্য হতে পারে তার সন্ধান করেনি, সেজন্য আল্লাহ বলবে লা তাখতাসিমুল আদাই, আমার সামনে তোমরা এই ঝগড়া বিবাদ করিও না, ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, এর আগেই তোমাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে, আমি পৃথিবীতে নবী রসুল পাঠিয়ে সকলকে সতর্ক সাবধান করে দিচ্ছি, মা ইউবাদদালুল কাউল আল্লাহ দাই, আমার কথার বিপরীত কিছু হবে না, আমার কথায় কোনো রদবদল হবে না, আল্লাহ পাকের কোন কথার রদবদল হবে না এখানে উদ্দেশ্য করা হয়েছে, আল্লাহ পাক সেই কথার দিকে ইঙ্গিত করেছেন যে কথাটি ইবলিশ সম্পর্কে কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক যখন ইবলিশ শয়তান অবাধ্য হয়ে গেল, আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আর আল্লাহ পাকের অভিশপ্ত মালাউন হয়ে গেল, তখন সে আল্লাহর কাছে ছাড় চেয়েছিল, আল্লাহ পাক ছাড় দিয়েছেন কিয়ামত পর্যন্ত, তুই কিয়ামত পর্যন্ত থাকবি আর মানুষকে গুমরা করবি, আর তোকে দিয়ে আর তোর ভক্ত যত হবে, তোর অনুসারী যত হবে, আমনা আন্না জাহান্নামা মিনকা ওয়মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আল্লাহ কোরআনে কারিমে একটি আয়াতে বলেছেন, হে ইবলিস শুনে রাখ যে তোকে দিয়ে আর ওয়মিম্মান তাবিআকা, আর যারা তোর অনুসরণ করবে সকলকে দিয়ে জাহান্নামকে ভর্তি করব, এই কথাই কোনো রদবদল হবে না, যে তোদেরকে শয়তান গুমরা করেছে আর তোরাও গুমরা হয়েছে, সুতরাং উভয় দল জাহান্নামে থাকবে, অমা আনা বেজল্লা মিল্লিল আবিদ, আর আমি কোনো বান্দার উপর জুলুম করি না, আমি সতর্ক সাবধান করে দিছি, বিনা দোষেই শাস্তি দিই না। আল্লাহ পাক কোনো রকমের জুলুম করেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন এরশাদ করছেন, ইয়াওমা নাকুলু লি জাহান্নাম, সেই দিন কিয়ামতের দিনে জাহান্নামে আল্লাহ পাক জাহান্নামীদেরকে নিক্ষেপ করবেন, আল্লাহ ফেরেশতা নিক্ষেপ করবে, আর আল্লাহ পাক জাহান্নামকে বারবার করে জিজ্ঞেস করবেন, ইয়াওমা নাকুলু লি জাহান্নাম, স্মরণ করো যেই দিন আমি জাহান্নামের উদ্দেশ্যে বলবো, হালিম তালাতি, তুমি কি পরিপূর্ণ হয়েছ, তোমার পেট কি ভরেছে, ওয়াতাকুল, তখন জাহান্নাম জবাবে বলবে, হালমিম মাজিদ, আরও কি বেশি আছে, বারবার করে জাহান্নাম বলতে থাকবে। সহিহ বুখারীতে এই আয়াতের তাফসির একটি হাদিস রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক বারবার করে জিজ্ঞেস করতে থাকবেন জাহান্নামকে যে ভরেছে, পেট ভরেছে, হয়েছে, যথেষ্ট হয়েছে, জাহান্নাম বলবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরও কিছু আছে, আরও কিছু আছে, আরও অতিরিক্ত আছে। সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তারপরে জাহান্নাম খালি থেকে যাবে, জাহান্নামের পেটই ভরছে না। তো হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাত কাদামাহ, এমনকি আল্লাহ পাক রব্বুল আলমিন তার কদম মুবারক, কদম মানে কি হয়, পা, তার পা মুবারক জাহান্নামের পিঠের ওপর রেখে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলমিন কদমের কথা বলা হয়, সুতরাং আল্লাহ পাকের কদম আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি, এটা কেমন আল্লাহ ভালো জানেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, এবং জান্নাতকে আল্লাহ ভীরুদের জন্য, সংযত পাপ মুক্তদের জন্য নিকটবর্তী করা হবে, গায়রা বাঈদ, যা মোটেই দূরে হবে না। হাজা মা তু আদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, আর বলা হবে যে এই তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল জান্নাতের, ওই প্রত্যেক এমন মানুষের জন্য যে আওয়াব, আল্লাহ অভিমুখী আর হাফিজ, আর হেফাজতকারী, আল্লাহ পাকের দিনের হেফাজত করেছে, আল্লাহ পাকের ফরজের হেফাজত করেছে, পাঁচক্ত সালাতের হেফাজত করেছে, হারাম থেকে নিজেকে সুরক্ষিত করেছে, লিকুল্লা ওয়াবিন হাফিজ, মান খাশিয়ার রহমান বিল গাইব, যেই ব্যক্তি দয়াবান, আল্লাহ পাককে না দেখে ভয় করত, ওয়াজা বিকলবি মনিব, আর আল্লাহ অভিমুখী হৃদয় নিয়ে আল্লাহর সামনে হাজির হইত, আল্লাহ পাকের ইবাদত বন্দিগীতে আসত বিনয়ী হয়ে, উদখুলু হাবি সালাম, এইসব লোকদেরকে, মোমিনদেরকে বলা হবে যে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করো, যা লেখে অমুল খুলুদ, এটা হচ্ছে স্থায়ী দিন, অর্থাৎ এটা হচ্ছে চিরস্থায়ী জীবনের দিন, চিরস্থায়ী তোমরা এখানে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আর সেখানে তারা যা চাইবে, জান্নাতে যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে, ওয়া লাদাইনা মাজিদ, এবং আল্লাহ বলছেন আমার কাছে জান্নাত দেওয়ার পরে আরো অতিরিক্ত রয়েছে, মাজিদ, ফাও রয়েছে, মাজিদ মানে সহজ ভাষায় ফাও রয়েছে, আল্লাহ পাক জান্নাত দেবেন, জান্নাত দেওয়ার পরে ফাও, যারা কেনাকাটা করে কিনে নিল যথেষ্ট, ওতে মনটা ভরে না, কিন্তু একটা যদি ফাও, একটা বেগুন আলু উঠিয়ে দেয়, ওইটাই ভালো লাগে, হ্যাঁ, যে ফ্রি পেলাম, তো আল্লাহ পাক একটা ফাও দিবেন জান্নাতে যাওয়ার পরে, সেটা হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ পাকের দর্শন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, এই ক্ষেত্রে অনেকগুলি রয়েছে, এ আয়াতের তাফসীর, এছাড়াও লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সূরা ইউনুস রয়েছে, যারা সৎকর্মশীল হবে তাদের জন্য আল হুসনা, জান্নাত রয়েছে, আওয়া জিয়াদা তাদের জন্য অতিরিক্ত রয়েছে, ওখানে জিয়াদা বলা হয়েছে, এখানে মজিদ বলা হয়েছে, একটি আয়াত অন্য আয়াতের তাফসীর করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আল্লাহ পাকের সাক্ষাৎকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন কারীম বোঝার তৌফিক দান করেন, আমাদের সংশোধনে তৌফিক দান করেন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।